যায় কি করে, ফাগুনের ফুল ভেবে ভুলে এই মন দিয়েছি নু তুলে, সেই থেকে বড় অসহায় দিন যায় রাত যায় কি করে, দিন যায় রাত যায় কি করে। যায় রাত যায় কি করে।